তুমি ফির তোমাও না, ভিগি ভিগি রাতে ফির তোমাও না, এসি বরসাতোঁ মে আও না, এসি বরসাতোঁ মে আও না, ভিগি ভিগি রাতোঁ মে দিল মেরা ফির বেকরার হ্যায়।